অসীম সাহস শারদীপ্ত মনে, এবার যাব আমি রণাঙ্গনে। অসীম সাহস শারদীপ্ত মনে, এবার যাব আমি রণাঙ্গনে। আমার কালিমা মুছে যাবে ক্ষত দেহের এই তপ্ত খুনে। অসীম সাহস শারদীপ্ত মনে, এবার যাব আমি রণাঙ্গনে। অসীম সাহস শারদীপ্ত মনে, এবার যাব আমি রণাঙ্গনে। আমার জীবন আমি আল্লাহর রাহে বিলাতে চাই শুধু সবার আগে। আশুক না ঝড় বাধা পাহাড় সম, পারবে কি রুখতে আমায় কেহ। আমার জীবন আমি আল্লাহর রাহে বিলাতে চাই শুধু সবার আগে। আশুক না ঝড় বাধা পাহাড় সম, পারবে কি রুখতে আমায় কেহ। শহীদের ঈদগাহে সবার সাথে মিশে আছি আমি অনুপ্রাণে। অসীম সাহস শারদীপ্ত মনে, এবার যাব আমি রণাঙ্গনে। অসীম সাহস শারদীপ্ত মনে, এবার যাব আমি রণাঙ্গনে। আমায় শুধু পাবে জিহাদ মাঠে, বীরের বেশে আমি লড়ছি হেসে। জালিম শাহির ওই প্রাসাদ খানা ঘুরে ঘুরে দিতে করছি হানা। আমায় শুধু পাবে জিহাদ মাঠে, বীরের বেশে আমি লড়ছি হেসে। জালিম শাহির ওই প্রাসাদ খানা ঘুরে ঘুরে দিতে করছি হানা। সবার কাছে বিদায় দোয়া মাগি সালাম সজনার গুরু জানে। অসীম সাহস শারদীপ্ত মনে, এবার যাব আমি রণাঙ্গনে। অসীম সাহস শারদীপ্ত মনে, এবার যাব আমি রণাঙ্গনে। আমার কালিমা মুছে যাবে ক্ষত দেহের এই তপ্ত খুনে। অসীম সাহস শারদীপ্ত মনে, এবার যাব আমি রণাঙ্গনে। এবার যাব আমি রণাঙ্গনে। এবার যাব আমি রণাঙ্গনে। এবার যাব আমি রণাঙ্গনে।